وبركاته. কিশোরগঞ্জ জেলার কলিয়ারচর উপজেলার অন্তর্গত পূর্ব গোবরিয়া ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় এগারোতম বার্ষিক কোরআন ও সহি সুন্নার আলোকে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের এ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই কথাগুলো শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে হয়েছে, শিরকের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে, আরো বিভিন্ন বিষয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর আলোচনা পেশ করা হয়েছে। আমার পরেও ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাঝখানের সময়ে আমরা অল্প সময় কোরআন সুন্নাহ থেকে একটি বিষয়ের উপরে আমরা অল্প কিছু কথাবার্তা বলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আমাদের দুনিয়া আখেরাতের জন্য দরকার, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভের জন্য প্রয়োজন, এই ধরনের কথাগুলো বলার এবং আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, পোস্টারের মধ্যে আপনারা দেখেছেন লেখাই ছিল যে আলোচনার বিষয় হবে সুন্নতের গুরুত্ব এবং বিদআতের ভয়াবহতা। আলহামদুলিল্লাহ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের এই প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের আলোকে এই বিষয়টির গুরুত্ব আরো অনেক বেশি, কারণ আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যেই দেশে আমরা বিশাল সংখ্যক মুসলিম বসবাস করি এবং সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর দিনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, ওয়াজ মাহফিল ভালোবাসি, সবাই সুন্নতকে ভালোবাসি, বেদাতকে ঘৃণা করি। তাহলে এই দেশে সুন্নতের বাহিরে কোন বেদাত থাকার কথা, বেদাত থাকার কথা, কারণ বেদাতকে ভালোবাসে, বেদাতকে পছন্দ করে এরকম মুসলিম আপনি পুরা বাংলাদেশ খুঁজে আসেন, একজনও খুঁজে পাবেন না। এলাকা এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনারা বেদাত পছন্দ করেন, বেদাত ভালোবাসেন, কে কে আছেন, দেখবেন যে একজন মানুষও খুঁজে পাবেন না যে উনি বেদাতকে ভালোবাসে, সবাই সুন্নতকে ভালোবাসে। এবং আমাদের দেশে যেই নিজেকে আহলে সুন্নত দাবি করতে পারে তিনি নিজেকে খাঁটি মুসলমান মনে করেন, এবং আসলেই তিনি খাঁটি মুসলিম। যিনি প্রকৃত আহলে সুন্নত, আহলে সুন্না, তিনি আসলেই প্রকৃত মুসলিম। পুরা বাংলাদেশে দেখবেন সবাই নিজেকে আহলে সুন্নত দাবি করে, তাহলে এই দেশে বেদাতের অস্তিত্ব থাকারই কথা। এখন এত আহলে সুন্নত সবাই সুন্নি, বেদাত থাকে কেমনে? বেদাত থাকার কারণ হলো আমরা সুন্নত আর বেদাত এটা চেনার জন্য, এটা বোঝার জন্য যেই মূলনীতিগুলো জানা দরকার ছিল, এই মূলনীতিগুলো সঠিকভাবে উপলব্ধি করতে না পারার কারণে সুন্নতকে অনেক সময় আমরা বেদাত মনে করি, আবার অনেক বেদাতকে আমরা সুন্নত মনে করি। কারণ কোনটা সুন্নত কোনটা বেদাত এটা বোঝার মতো যে সূক্ষ্ম জ্ঞান, এই জ্ঞানের অভাবের কারণে আমরা মাঝে মাঝে এটা নির্ণয় করতে পারি না যে কোনটা সুন্নত কোনটা বেদাত। দেখবেন মাঠে ধান লাগাইছেন, ধানের ভিতরে আগাছা যেগুলো, মানে ধান লাগাইছেন সেই ফসলের অন্য কিছু বীজ ওই ধানের ভিতরে এসে গেছে, ওই আগাছাগুলো দেখবেন মূল ধানের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। এগুলো এত শক্তিশালী, সারও লাগে না, ওষুধও লাগে না, কিছুই লাগে না, এগুলো কিন্তু সবার উপরে উঠে যায়। এই আগাছাগুলো এত মজবুত এবং দেখতে এত সুন্দর, এত ডালপালা বিস্তার করে যে মূল ফসলটাকে এটা চাপ চেপে ধরে, তখন ওইটা দেখলে মনে হয় যে আসলে ধানটা মূল এই ধান না লাগাই মনে হয় ওই ধান লাগাইলে ভালো হইত। অনেকে মনে করে যে আসলে আমার এই জমিতে এই ধানটা লাগানো ঠিক হয় নাই, এই যে আগাছা বা অন্য ধানের দুই একটা বীজ যে এসে গেছে এটা লাগাইলে মনে হয় ভালো হইত, কারণ এটা কি ফসল, কি সুন্দর হয়ে উঠে গেছে, এখন আগামী বছর খুশি হয়ে ওইটা লাগাইছে, দেখা গেল আগের মতো ফসল হবে না। তাহলে আগাছা যেগুলো বেদাত যেগুলো, এগুলো সমাজে খুব জোরে সোরে মাথা ছাড়া দিয়ে উঠে, এগুলো দেখতে অনেক সুন্দর মনে হয়, এই সৌন্দর্যতা দেখে চাকচিক্যময় দেখে তখন একজন মুসলিম এটা নির্ণয় করতে পারে না যে কোনটা সুন্নাত কোনটা বেদাত। এই জন্য দাবি আহলে সুন্নাত, দেখা যায় আহলে সুন্নাতের কর্মকাণ্ডে আহলে বেদাত, মানে দাবি করতেছি আহলে সুন্নাত, দাবি করতেছি আহলে সুন্নাত, কাজকর্ম দেখা যায় বেদাত। কারণ কি, ওই বেদাতটাকেও তিনি সুন্নাত মনে করে করে থাকে, তিনি ওটাকে বেদাত মনে করে করেন না, কারণ তিনি বেদাত মনে করলে সেটা জীবনেও করতেন না, তিনি মনে করেন এটা সুন্নত। এই জন্য বেদাত গুলো বাংলাদেশে সুন্নতে রূপ লাভ করে গেছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই সুন্নত আর বেদাত এই দুটো জিনিস বোঝা, জানা, উপলব্ধি করা, চিনতে পারা, এটা আমাদের এই বাংলাদেশের মুসলিমদের জন্য আরো বেশি জরুরি। এজন্য আমরা এই বিষয়টার উপরে এই অল্প সময়ে সংক্ষেপে কিছু মূলনীতি আমরা আলোচনা করব, যাতে আমরা সহজে বুঝতে পারি যে কোনটা সুন্নত আর কোনটা বেদাত। কয়েকটা বিষয় আমরা এর মধ্যে আলোচনা করব। প্রথম বিষয় হল সুন্নতের উপরে থাকলে উপকারিতা কি, বেদাত করলে অসুবিধা কি, বেদাত করলে ক্ষতি কি, প্রথম লাভ আর ক্ষতিটা জানা দরকার। যে সুন্নতের উপরে যদি আমি থাকি তাহলে আমার লাভটা কি, আর যদি আমি ডাইরে বামে গিয়ে বেদাত করি তাহলে আমার ক্ষতিটা কি। দুই নম্বর বিষয়, সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস, আর বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস, আর সর্বশেষ আমরা আলোচনা করব যে বহুল প্রচলিত আমাদের সমাজে চারিদিকে অনেকগুলো বেদাত আছে, সেই বেদাতের মধ্য থেকে দুই একটা বেদাত, অল্প কয়েকটা বেদাত আলোচনা করে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি যে সুন্নত অনুযায়ী যদি আমার জীবনটা চলে তাহলে আমার লাভটা কি? এক নম্বর লাভ, সুন্নত অনুযায়ী চলার এক নম্বর লাভ, এক নম্বর লাভটা হল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হইতে হবে, সমস্ত ইবাদত গুলো সুন্নত অনুযায়ী হইতে হবে। সুন্নতের বাহিরে কোন ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? জি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষ, জিন এবং ইনসান এই দুটি মাখলুককে আমি বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। ইবাদত করব কার? ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের একমাত্র সত্যিকারের হক মাবুদ। আল্লাহ ছাড়া আর কোন বাতিল মাবুদের আমি ইবাদত করি না। কিন্তু ওই ইবাদতটা ইবাদত হইতে হইলে ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হইতে হবে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী, সুন্নাত পদ্ধতি অনুযায়ী না হলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সারা জীবন নামাজ পড়ে যাব, নামাজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ কবুল করবেন না। যত টাকা খরচ করে হজ করি না কেন, হজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই হজ কবুল করবেন না। রমাদান মাসে সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, ওই রোজাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাত তরিকায় না হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়াম ওই রোজা কবুল করবেন না। ছোট বড় যত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত তরিকার বাহিরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল দুনিয়ার সমস্ত মানুষকে আপনি এই বিষয়টি জানিয়ে দিন, এই ঘোষণাটি দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে চাও, শর্ত হলো ফাত্তাবিউনি আমি আল্লাহর ইবাদতটা আমি আল্লাহর গোলামী তা আমার নবীর সুন্নতে অনুসরণে সুন্নতে ইত্তেবা করে করতে হবে। সুবহানাল্লাহ, আমার নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ না হলে কোন ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যদি তোমার ইবাদত বন্দেগী গুলো তোমার সমস্ত আকীদা আমাল মুআমালা আখলাক সব কিছু যদি আমার নবীর সুন্নতের ইত্তেবা অনুযায়ী হয়, ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন। সুবহানাল্লাহ, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুন্নতের উপরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মালিক হিসাবে একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদতের তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ। ইবাদতের তরিকার তাওহীদ হলো ইবাদতের তরিকার মাধ্যম হলো একটা মাত্র তরিকা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য সেই তরিকাটা হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত ইবাদত হবে সমস্ত ইবাদত একটা তরিকায় হতে হবে, সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। আমি জিকির আজকার করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আমি সালাত আদায় করব, সিয়াম পালন করব, যাকাত আদায় করব, হজ করব, আমি দরুদ পড়ব, আমি ওয়াজ করব, আমি ওয়াজ শুনব, যত আমাল যত ইবাদত যা কিছু আছে সব কিছু করতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটা কবুল করবে। এখানে আল্লাহ পাক বলছেন ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। ইত্তেবা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে আমল করেছেন সেখানে সেই আমল করার নাম ইত্তেবা, যেখানে যে আমল করেন নাই সেখানে সেই আমল না করার নাম ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা না করার নাম ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা করার নাম ইত্তেবা। এজন্য আল্লাহ পাক সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন যেটা ধরতে বলেন সেটা ভালো করে ধরো, সেটা ভালো করে করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যেটা থেকে দূরে থাকতে বলেন যেটা ছেড়ে দিতে বলেন সেটা ছেড়ে দাও, সেটা থেকে দূরে সরে যাও। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া হয়, এই আজান দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমরা আজান দিই না? আপনাদের এদিকে মসজিদে আজান হয় না? কিন্তু ঈদের নামাজের মধ্যে বছরে দুইবার ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের আগে আজান হয় কিনা? আজান হইতে দেখছেন? ঈদের নামাজ পড়ি কিন্তু ঈদের নামাজের আগে আজান? জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের আগেও কখনো আজান হয় না কিন্তু জানাজার নামাজ হয়। তাহলে ঈদের নামাজের আগে, জানাজার নামাজের আগে যদি আমরা আজান দিই কোনো অসুবিধা আছে? কথা বলেন না দেখি অসুবিধা কি? আজান তো ভালো কাজ, সওয়াবের কাজ, ফজিলতের কাজ। আজান দিলে কি কখনো গুনাহ হয় নাকি? আজানে গুনাহ আছে? আজান দিলে তো সওয়াব, আজানে খালি ফজিলত আর ফজিলত, ফজিলত আর ফজিলত। আজান দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে লম্বা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মাগফিরলিল, আয় আল্লাহ আপনি আমার উম্মতের মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজান দিলেই সওয়াব, দিলেই সওয়াব, দিলেই ফজিলত। তাহলে ঈদের নামাজও আজান দিলে ফজিলত হবে না? এই আপনারা কথা বলেন না দেখি। ঈদের নামাজে আজান দিলাম, আজান দিলে কি গুনাহ হবে? আজান তো সওয়াবের কাজ। তাহলে ঈদের নামাজের এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে সুন্দর করে আজান দিয়ে দিলাম, কোন অসুবিধা আছে? আছে। কি অসুবিধা? আমার রাসূল দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকবার ঈদের নামাজ পড়াইছেন, ঈদের নামাজ ইমামতি করেছেন, কিন্তু কখনো আজান দেওয়ার জন্য বলেন নাই। আবার পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন মুয়াজ্জিনকে নিয়োগ দিয়েছিলেন। মসজিদে নববীতে দুইজন, মসজিদে কুবায় একজন, মসজিদে হারামে একজন। এই চারজন মুয়াজ্জিনকে বলা হয় মুয়াজ্জিনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এরা দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দিতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়াইতে যাইতেন, এই নামাজের মধ্যে কখনো আজান দেওয়ার জন্য বলেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজান দেন নাই, দিতে বলেন নাই, সেখানে না দেওয়া সুন্নত, না দেওয়ার নামে তওবা। যেখানে করেছেন, যেখানে নির্দেশ দিয়েছেন, যেখানে করতে বলেছেন, সেখানে করার নাম তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তওবা। এখন যদি বলেন যে ভাইজান আজান দিতে তো আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, ঈদের নামাজে আজান দিতে আল্লাহ রাসূল নিষেধ করছেন, এইরকম কোন হাদিস পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার ঈদের নামাজের আগে কোন আজান দিবেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ দরকার নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, করার জন্য নির্দেশ দেন নাই, অথবা সাহাবায়ে কেরাম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার প্রয়োজনীয়তা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এটাই হলো সুন্নতের খেলাফ, এর বিপরীত। মানে এটা বেদাত, এটা প্রমাণিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা শর্ত না। অনেকে বলেন যে ভাই এটা করতে গিয়ে আল্লাহ রাসূল নিষেধ করছেন, নিষেধ করলে সেইটা আর বেদাত থাকে না, সেটা তো হারাম হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি যদি নিষেধ করে দেন সেটা সুন্নতের বেদাত না, সেটা হারাম, হারাম আর হালাল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে করে বলে, তখন সেখানে করার নাম হইল বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বেদাত খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগির মধ্যে জিকির করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে প্রথম দিকের যে সূরা গুলো নাযিল হয়েছে সেই সূরা সূরা আল মুযাম্মিল, সূরা আল মুযাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনি আপনার রবের নামের জিকির করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, আপনার রবের নামের বেশি বেশি জিকির করেন, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওই জিকিরের ভিতরে খালি জিকির করলে হবে না, ওই জিকিরের ভিতরে আপনি ডুবে থাকেন, জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে যান, পুরোপুরি নিমগ্ন হন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের প্রথম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছেন। কিন্তু যতগুলো জিকির করেছেন এই জিকির গুলো ওই পদ্ধতিতে করার নাম হলো সুন্নাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে আরবি ব্যাকরণের যুক্তি দিয়ে কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে ওইটার যুক্তি দিয়ে নিজে নিজে জিকির বানাইলে, যদি বলি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, এটা যে নাজায়েজ প্রমাণ করতে পারলে 1 কোটি টাকা দিব, ওটা নাজায়েজ প্রমাণ করার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আর কোন দলিল প্রমাণের দরকার নেই, একটা দলিলই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সারা জিন্দেগী জিকির করেছেন, কিন্তু ওই পদ্ধতিতে ওই ভাষায় ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেন। তাহলে এটাকে জায়েজ প্রমাণ করার জন্য আরবি ব্যাকরণে জায়েজ, তারপর কোরআনের মধ্যে আছে ওমা ইয়াকফিরু যুনুবা ইল্লাল্লাহ, এগুলো হলো হাস্যকর দলিল, হাস্যকর দলিল, এগুলো হলো মূর্খ মানুষকে জাহেল মানুষকে বোঝানোর জন্য পাগলকে শাড়ি পরাই বউ বানানোর মতো, একটা পাগল মহিলাকে ধরে এনে শাড়ি পরাই বউ বানানো যেরকম, এইরকম সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য এগুলো হলো এক একটা হাস্যকর বিষয়, এগুলো দলিল না। দলিল হলো সমস্ত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় করেছেন অথবা করতে বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার অনুমোদন দিয়েছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন, তখন এটা হবে সুন্নাত। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দেন নাই, সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, এরকম দলিল প্রমাণ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, তখনই এটার নাম হবে বেদাত। এই একটা উদাহরণ যে ঈদের নামাজের আজান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, তাহলে ঈদের নামাজের আজান দিলে অসুবিধা কি? কেউ প্রমাণ করেন যে ঈদের নামাজের আজান দেওয়া যাবে না, ঈদের নামাজের আজান দেওয়া যাবে না, এটার দলিল দেন, কোথায় পাইছেন? তাহলে আমরা আজান দিই অসুবিধা কি? কারণ আজান তো খারাপ জিনিস না, ভালো জিনিস, ঈদের জামাত কয়টায় হবে, আজানটা দিলে মানুষ আরো ভালো করে জানতে পারবে, মানুষ ঠিক 15 মিনিট আগে আধা ঘন্টা আগে আজান দিলে মানুষ তাড়াতাড়ি চলে আসবে। এইসব যুক্তিতে কোন এবাদত যদি চালু করা হয় এটার নাম হলো কি? তাহলে প্রথম কথা আমরা যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা যেখানে করেছেন সেখানে করার নাম সুন্নাত, যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নাত। সুন্নতের ইত্তেবা করতে হলে, সুন্নতের অনুসরণ করতে হলে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় ইবাদতটা করেছেন ওই জায়গায় করা সুন্নাত, অন্য জায়গায় করলে সেটা আর সুন্নাত থাকে না। যেমন হজ কোথায় হয়? হজ কোথায়? আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফার ময়দানে। এখন আরাফার ময়দানে হজ না করে যদি আমরা সবাই অন্য একটা ময়দানে গিয়ে হজ করি, হজ হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের জন্য আরাফাকে নির্ধারণ করেছেন, জায়গা নির্ধারণ করে দিয়েছেন, ওই জায়গার বাহিরে গেলে দুনিয়ার কোথাও আর হজ তাহলে ওই জায়গায় গিয়ে হজ করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যেই সময় যেখানে নির্ধারণ করে দিয়েছেন ওই সময়ের বাহিরে গেলে আর সুন্নতের এত্তেবা থাকে না আরাফার ময়দানে হজের সময়টা হলো একটা নির্দিষ্ট সময় জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটাই হলো হজের সময় লক্ষ লক্ষ মানুষের আরাফার ময়দানে সমাগম কত কষ্ট টয়লেটে গেলে লম্বা সিরিয়াল ধরতে হয় এত কষ্ট করে ওই সময়টার মধ্যে আরাফার ময়দানে বসে থাকতে হয় কিন্তু এখন আরাফার ময়দান খালি পড়ে আছে এখন যাই দেখেন পুরো ময়দান খালি কিচ্ছু নাই আমরা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে মনে করি ওই দিন এত কষ্ট করে ওখানে যায় বসে থাকা এখন খালি পড়ে আছে এক মাসের জন্য চলে যায় চল্লিশ দিনের জন্য চলে যায় আরাফার ময়দানে যায় খাবো এবাদত বন্দেগি করবো জিকির আজকার করবো হজ হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেই সময়ের সাথে সম্পৃক্ত করেছেন ওই সময়ের সাথে করার নাম হলো ইত্তেবা ওই সময়ের বাহিরে গেলে ওখানে আর ইত্তেবা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ইবাদত কবুল করতে গেলে দেখবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসারে সুন্নাত অনুসারে হয়েছে কিনা তাহলে এক নম্বর সুন্নতের উপকারিতা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী কোন ইবাদত না হলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না দুই নম্বর সুন্নতের অপরিহার্যতা সুন্নতের উপরে টিকে থাকলে সুন্নতের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে মহব্বত করেন সুবহানাল্লাহ আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে থাকতে হবে আমার আকীদাটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে আমার আখলাক হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে আমার মুআমালাত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে আমার সমস্ত ইবাদত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে শুধু একটার মধ্যে সীমাবদ্ধ না আকীদা ইবাদত মুআমালা আখলাক সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করবে তাহলে আল্লাহর ওলি হতে হলে কি লাগবে কথা বলা না দেখুন আল্লাহর ওলি হতে হলে আল্লাহর মহব্বতের বান্দা হতে হলে কি দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা করা লাগবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা না করে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর মহব্বত পাইতে পারে না সুতরাং সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে পারে কোন ব্যক্তির মধ্যে সুন্নত নাই দাড়ি নাই আল্লাহর ওলি হতে পারে কোন ব্যক্তির নখ একটা এক ইঞ্চি লম্বা চুলের মধ্যে জট বেঁধে আছে দাড়ির মধ্যে জট বেঁধে আছে শরীরের থেকে ময়লা বঞ্চনার গন্ধ বাইরেতেছে অথবা লেংটা হয়ে বসে দিছে এরকম আল্লাহর বান্দা ওলি হইতে পারে কিনা যদি কেউ মনে করে এই সকল ব্যক্তিরাও আল্লাহর ওলি হইতে পারে কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না ওই আল্লাহর বান্দার ঈমান চলে যাবে এটাই ঈমান ভঙ্গের একটা কারণ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না আল্লাহর ওলি ছিনার আল্লাহর ওলি ছিনার বড় মাধ্যম এক নম্বর মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতীরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা ফালা তুসাদ্দিকুহু যখন কোন মানুষকে দেখতে পাবেন আকাশের মধ্যে উঠতেছে আকাশে তোমার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে অথবা পানির উপরে হাঁটতেছে খবরদার তারে আল্লাহর ওলি মনে করিও না, খবরদার এগুলো দেখে পানির উপরে হাঁটতেছে আকাশে উঠতেছে এগুলো দেখে তুমি মনে করিও না এই লোকটা আল্লাহর ওলি। যতক্ষণ পর্যন্ত না লোকটা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রাত করে এটা যতক্ষণ না দেখবা ততক্ষণ ওই মানুষটারে সৎপায়ন করিও না। ওই ব্যক্তি সুন্নতের উপরে কতটুকু আছে সুন্নতের অনুসরণ করে কিনা এইটা না দেখি তাকে আল্লাহর ওলি মনে করিও না। এটা আমাদের সমাজে মারাত্মক ভুল ধারণা আছে। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, কার ভিতরে কি আছে বলতে পারে না, যেটা এই লোক আল্লাহর ওলি হতে পারে। সুন্নত না থাকলে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে, আল্লাহর মহব্বত পাইতে হইতে অন্যতম শর্ত, এক নম্বর শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর থাকতে হবে। এই জন্য লেংটা বাবা কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না। যদি কেউ লেংটা বাবারে আল্লাহর ওলি মনে করে ওই লোকের ইমান চলে যাবে, ওই লোক আর মুমিন থাকবে না। আল্লাহর ওলি বিশ্বাস করতে যায় নিজের ইমানের শেষ, নিজে জাহান্নামে চলে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অস্বাভাবিক ঘটনা দেখানো যদি আল্লাহর ওলির আলামত হয় তো দাজ্জাল এই পৃথিবীতে সবচেয়ে বেশি অস্বাভাবিক ঘটনা দেখাবে। দাজ্জাল সে বেশি অস্বাভাবিক ঘটনা আর কেউ দেখাইতে পারবে না। দাজ্জাল মরা মানুষ জিন্দা বানাই ফেলবে, জিন্দা মানুষ মারি ফেলবে। দাজ্জাল তার হুকুমে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হবে, মানুষের সামনে জান্নাত হাজির করবে, জাহান্নাম হাজির করবে, কত অস্বাভাবিক কাজ দেখাবে। তাহলে তো সে বড় আল্লাহর ওলি নাকি? আল্লাহর ওলি হতে পারে না যতক্ষণ না তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এত্তেবা হুবহু না থাকে। বাংলাদেশে অসংখ্য এরকম দেখবেন আল্লাহর ওলি আছে যার দাড়ি নেই, আল্লাহর ওলি আছে সুন্নতের নামগন্ধ নাই, আল্লাহর ওলি আছে নামাজ নাই, আল্লাহর ওলি আছে নারীদের সাথে পর্দা করে না, নারী মুরিদদের বসে থাকে। অনেক আল্লাহর ওলি আছে বাংলাদেশে গাঁজা খায়, আছে না? অনেক আল্লাহর ওলি দেখতে পাবেন মদ খায়, অনেক আল্লাহর ওলি দুনিয়ার শয়তানি কর্মকাণ্ডে জড়িত, তাও আল্লাহর ওলি। মানুষে তারে বাবা বাবা করে আল্লাহর ওলি করে, নাউজুবিল্লাহ। কারণ মানুষ ওলির আলামত চিনতে পারে না। ওলির এক নম্বর আলামত, গুরুত্বপূর্ণ আলামত, মেইন আলামত তার ভিতরে তার পুরা বড়িতে, তার আখলাকে, তার মুআমালাতে, তার আকীদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দ্বারা সাজানো থাকবে। সুবহানাল্লাহ। বাংলার বিভিন্ন এলাকায় আরেক ধরনের মানুষ দেখা যায়, বাউল নামের কতগুলো নারী পুরুষ দেখা যায়, আপনারা দেখছেন কিনা জানেন। এরকম কতগুলো সমাজের বিভিন্ন জায়গায় গান বাজনার অনুষ্ঠান করে, আবার শরীয়তি মারাকতি গান গায়। প্রথম আমার ভাইয়েরা এবং বোনেরা জানতে হবে, ইসলামকে শরীয়ত মারেফাত দুইটাকে ভাগ করা এটা সবচেয়ে বড় বেদাত। ইসলামের এই জাতীয় কোন ভাগ নাই, ইসলাম ইসলামে। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দ্বীনান ফালান ইউকবালা মিন وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে, অন্য কোন মতবাদ তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মতবাদ ওই দিন তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইসলাম হলো আল্লাহর জমিনে একমাত্র দিন। এই ইসলাম কোন ভাগে বিভক্ত নাই, ইসলাম একক। ইসলাম হলো একক। ইসলামকে কেউ যদি দুই ভাগে বিভক্ত করে, যদি বলে শরীয়ত আর মারফত, ইসলামকে যদি চার ভাগে বিভক্ত করে, শরীয়ত তরিকত হাকিকত মারফত, এই সবগুলো হলো দ্বীনের ভিতরে বড় ধরনের বেদাত। বড় ধরনের বেদাত ইসলামকে এভাবে বাদ করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটার মধ্যে ছিলেন? শরীয়তে ছিলেন না হাকিকতে ছিলেন না মারফতে ছিলেন? আচ্ছা যদি বলেন যে সাহাবাটার মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরাম কোনটার মধ্যে ছিলেন? যদি বলেন যে সাহাবায়ে কেরাম সাহাবাটার মধ্যে ছিল, তাহলে বাদ করা বাঘের বিষয়টা কই পাইলেন? কোরআন এবং সুন্নার মধ্যে এইরকম বিভাজন করে একটা জাল হাদিস আসে, ইসলাম এরকম চার ভাগে দুই ভাগে বিভক্ত, এইরকম বাদ করে কোরআন হাদিসে সহিহ হাদিস তো দূরের কথা, হাসান হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস আসে, তবুও বাংলার ঘরে ঘরে দেখা যায় এরকম ইসলামকে বাদ করে আর শরীয়তে মারফতে গান করে। হয় এগুলা শরীয়তে, এগুলা মারফতে। মারফতের নামে দুনিয়ার শিরিক, দুনিয়ার কুফর, দুনিয়ার বেদাতকে আপনার বৈধতা দেওয়া হয়। এটা শরীয়ত না, এটা মারফত। তো মারফত কি আল্লাহর দিনের বাহিরে, কোরআন সুন্নার বাহিরে? কোরআন সুন্নার বাহিরে যদি কোন মারফত হয়, ওইটা শয়তানি, ওইটা মারফত, ওইটা আল্লাহর দিন নয়। সে মারফতে গানের নামে, শরীয়তে গানের নামে আল্লাহকে গালি দে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে গালি দে, দুনিয়ার বিভিন্ন ধরনের শিরিকি কথাবার্তা বলা হয়, উফরি কথাবার্তা বলা হয়, এগুলাকে অনেক মানুষ ইসলাম মনে করে। দেখবেন কোথাও যদি শুনে যে আজকে অমুক জায়গায় মারফতে গান হইব, শরীয়তে গান হইব, মানুষ ওখানে চলে না। ইসলামে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। গান বাজনা যারা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাবে আলীমের ব্যবস্থা রেখেছেন, আযাবের ব্যবস্থা রেখেছেন। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত, নযর বিন হারিস কোরআনে কারীমের আওয়াজকে স্তব্ধ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে গানের শিল্পী আমদানি করে নিয়ে আসছিল, মক্কার যুবকদেরকে গান বাজনার দিকে আকৃষ্ট করার জন্য, যাতে যুবকেরা কোরআনের আওয়াজ না শুনে। আল্লাহ পাক তখন আয়াতে কারীমা নাযিল করে বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এই মানুষগুলো গান বাজনা শোনার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস মানে গান বাজনা, আল গানা ওয়াল মাজামির। সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, লাহওয়াল হাদিস মানে গান বাজনা। এই গান বাজনার সামগ্রী যারা ক্রয় করে, যারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ, আযাব মুহিনের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোন মুসলিম কোন ধরনের শরীয়তি মারফতি হাকিকতি বায়াতি কোন ধরনের গান বাজনার সাথে মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গানা ইউমবিতুন নাফাকা ফসলের ভিতরে পানি দিলেন, ফসল যেমন সুন্দর ভাবে গজিয়ে উঠে, কোন মুমিনের অন্তরে যদি গান বাজনা দেওয়া হয়, ওই মুমিনের অন্তরে মুনাফিকিটা সুন্দর করে গজায় উঠে, ওই মুমিন মুনাফিক হয়ে যায়। এই জন্য দেখবেন গান বাজনা শোনা, এই শরীয়তি হাকিকতি মারফতের নামে যত গান বাজনা শুনে, এরা সব দিন থেকে বিচ্ছুত হয়ে যায়। এদের ভিতরে নামাজ থাকে না, সুন্নত থাকে না, দিনের কিছুই থাকে না, কারণ এগুলো তাদের অন্তরে মুনাফিকি তৈরি করে দেয়। আল্লাহর ব্যাপারে কথা বলতে ভয় পায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতে ভয় পায় না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে ভয় পায় না। ফাতেমার নামে অসংখ্য মিথ্যা কাহিনী বানায়, আলীর নামে অসংখ্য মিথ্যা কাহিনী বানায়, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে অসংখ্য মিথ্যা কথা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার নামে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর নামে অসংখ্য এরকম মিথ্যা ঘটনা বানায় বানায় এগুলার গান গায়। আর কয়টা মারফতে গান, শরীয়তে গান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা করা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতেন। অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা আমরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হইতে হলে, আল্লাহর মহব্বত পাইতে হলে পুরো জিন্দেগিটা সুন্নাত দিয়ে সাজাইতে হবে, সুন্নতের আলোকে জীবন করতে হবে। গুনাহ মাফ পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে থাকতে হবে। এমনকি এই ফেতনার যুগে চারিদিকে ফেতনার ফেতনা, চারিদিকে ফেতনার ফেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু ফিতানান, অতি শীঘ্র আমার উম্মতের ভিতরে ফেতনা শুরু হয়ে যাবে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। এইরকম ফেতনা আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে গ্রাস করবে। আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমরা সেই ফেতনার ভিতরে আছি। চারিদিকে ফেতনার ফেতনা, ফেতনার ফেতনা, একটা দুটো ফেতনা নয়, শত শত ফেতনা একের পর এক। নতুন ভাবে ডিজিটাল যুগ হওয়ার কারণে, ইন্টারনেটের যুগ হওয়ার কারণে, প্রযুক্তির যুগ হওয়ার কারণে হাতের মুঠায় মুঠায় ফেতনা, ঘরে ঘরে ফেতনা, রাস্তা রাস্তায় ফেতনা, চারিদিকে তাকাইলে শুধু ফেতনা আর ফেতনা, কান খোলা রাখলে শুধু ফেতনা আর ফেতনা, চতুর্দিকে ফেতনার মধ্যে বসবাস করার সময় নিজের ইমান বাঁচাইতে হলে, দিনের উপরে টিকে থাকতে হলে একটাই মাত্র পন্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উম্মতকে বলে গেছেন। এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর করে ওয়াজ করলেন, এত হৃদয় বিদারক ওয়াজ করলেন, যারাফাত মিনহাল উয়ুন, এই ওয়াজ শোনার পরে আমাদের প্রত্যেকের চোখ থেকে জরজর করে পানি পড়তেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার পরে ওয়াজিলাত মিনহাল কুলুব, এই ওয়াজের দ্বারা আমাদের অন্তরগুলো একেবারে নরম হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমাদের কাছে মনে হল কান্নাহা মাওয়িযাতুম মুআদ্দে, মনে হয় এটা আমার নবীর জীবনের শেষ ভাষণ, শেষ ওয়াজ। একজন তারাই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই ওয়াজ শোনার পরে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, মনে হয় আর জীবনে ওয়াজ শোনার সৌভাগ্য আমাদের হবে না। ফাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু ওয়াজ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর ভয়ের ব্যাপারে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া হাসিল করো। ওয়াসমিউ ওয়াত্তাআতু ওয়া ইন তামারা আলাইকুম আবদুন হাবশিয়ুন, যদি একজন হাবশি গোলাম তোমাদের ইমাম হয়, আমির হয়, তার কথা শোনো, তার কথা মানো। এরপরে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতালাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে দেখবে চারিদিকে শুধু ইখতালাফ আর ইখতালাফ, ইখতালাফ আর ইখতালাফ। ইখতালাফ মানে চারিদিকে শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একতলাপ করা মানে বেদাত করা, আল্লাহ রাসূলের সাথে আমলে মিল নাই, আকীদা মিল নাই, মুআমালাতে মিল নাই, আখলাকে মিল নাই, তার অর্থ হলো বেদাত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারিদিকে শুধু দেখবে একতলাপ আর একতলাপ, একতলাপ আর একতলাপ, তখন তোমরা কি করবা? তোমাদের ইমান বাঁচানোর জন্য, তোমাদের আমল বাঁচানোর জন্য, ইসলামের উপরে দ্বীনের উপরে টিকে থাকার জন্য, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে তখন বাধ্যতামূলক করে নেবে বিসুন্নতি আমি নবীর সুন্নতকে, সুবহানাল্লাহ, আমার সুন্নতকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবা, ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, আমার খুলাফায়ের রাশিদিন আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা, আদু আলাইহা মিন নওয়াজিস, মাইর দাঁত দিয়ে শক্ত করে ধরবা, কারণ সামনের দাঁত দিয়ে ধরলে যে কোনো সময় তোমার থেকে সুন্নত টান দিলে দাঁত ভেঙে সুন্নতটা তোমাদের থেকে ছুটে যেতে পারে, মাইর দাঁত দিয়ে শক্ত করে ধরলে যত টানা টানো তোমার থেকে সুন্নত ছিনিয়ে নিতে পারবে না, সুবহানাল্লাহ, সুন্নতকে শক্ত করে ধরে রাখবা। আমার খবরদার, নতুন নতুন জিনিস বানাইবা না, নতুন নতুন আকীদা বানাইবা না, নতুন নতুন আমল বানাইবা না, নতুন নতুন আখলাক বানাইবা না, এগুলা থেকে নিজেদেরকে দূরে রাখবা। কারণ নতুন নতুন জিনিস বানাইলে এগুলার নাম হলো বেদা, যত নতুন নতুন বেদাত তৈরি হবে এগুলো সব গোমরাহি, ওয়াকুল্লার, সকল গোমরাহি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে ফেতনা থেকে বাঁচতে হলে ফেতনার যুগে করণীয় হলো সুন্নতকে শক্ত করে গামড়ায় ধরে রাখতে হবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আজকে চতুর্দিকে ফেতনার ফেতনা, এই ফেতনার যুগে দিন বাঁচাইতে হলে, ইমান বাঁচাইতে হলে করণীয় হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্ত করে ধরে রাখা। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার, বেশি বুজুর্গ হওয়া যদি চেষ্টা করা হয় যে আমি রাসূলের চেয়ে বেশি আমল করব, পারবেন? সম্ভব তো নয়, বরং রাসূলের চেয়ে বেশি আমল করতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। তিনজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন, এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজনে মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা আমাদের রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদতগুলোর বর্ণনা দিলেন। ইবাদতগুলো শোনার পরে কান্নাহা ফাকালুহা, তাদের কাছে মনে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদত কম, নবী সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদত কম, ওই এত কম ইবাদত করি কি চলে? একজন আরেকজনের কয়, শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কম হলে অসুবিধা নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের গুনাহ ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছেন, কিন্তু আমাদের ইবাদত এত কম হলে চলবে না, আমরা গুনাহগার, আমাদের ইবাদত হওয়া লাগবে অনেক বেশি। একজন কয়, আল্লাহর কসম, আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, জীবনে যতদিন বেঁচে থাকি এসার পরে শুরু করবো, ফজর পর্যন্ত খালি নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়ব। আরেকজন বলে, শোনো, আল্লাহর কসম, আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকি প্রতিদিন আমি সিয়াম পালন করব, একদিনও জীবনে আমি সিয়াম ছাড়বো না, প্রতিদিন রোজা রাখবো খালি। আরেকজন বলে, আল্লাহর কসম, আল্লাহর ইবাদত করার জন্য বিয়ে শাদী বড় বাধা, আমি আর জীবনে বিয়ে শাদী করবো না, শুধু আল্লাহর ইবাদতে জীবন কাটাবো, শুধু জিহাদ করবো, আল্লাহর ইবাদত করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা পৌঁছে, পৌঁছার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এরকম এরকম বলছ, আমার কাছে খবর আসছে, তবে আমার উম্মতরা শুনে রাখো, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম লাহু, আল্লাহ কসম করে বলছে, আল্লাহর এই জমিনে যত মানুষ এ পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি নবীর চেয়ে বড় মুত্তাকিন, আমি নবীর চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এবং মানুষ জমিনে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কারণ আমি হইলাম ইমামুল মুত্তাকিন, সকল মুত্তাকিদের আমি ইমাম। আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় করা কারো পক্ষে সম্ভব নয়। অথচ আমি যদি সারা রাত ইবাদত করি না, রাত্রে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, কিছুদিন আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, কিছুদিন আমি সিয়াম ছেড়ে দিই, আমি বিয়ে শাদিও করছি, ছেলে মেয়েও আছে, স্ত্রীও আছে, সংসারও পালন করি, আবার আমার নবুয়তের দায়িত্ব পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার থেকে বেশি বুজুর্গ, বেশি মুত্তাকিন, বেশি আল্লাহ ওয়ালা হতে চায়, সেই আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, একেবারে উম্মত থেকে বাদ। তাহলে কি দেখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ হওয়ার চেষ্টা করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর রমাদান মাসে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছেন। কুরআল গামিম এই এলাকায় আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, আমার জন্য পানি নিয়ে আসো দিনের বেলায় রোজা রাখা অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের পানি নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে এই পানি পান করা শুরু করে দিলেন রমজানের মধ্যে। সবাইকে দেখাই দেখে পান করতেছেন এই জন্য যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলে সবাই রোজা ভেঙে ফেলবে। এখন আল্লাহ রাসূল সবাইকে দেখাই পানি পান করছেন, কেউ কেউ কয় না আল্লাহ রাসূল ভাঙলে ভেঙেছে, আমি ভাঙবো না, রোজা রাখি দিছে, রোজা ভাঙবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, কিছু কিছু সাহাবী সিয়াম ভাঙে নাই, রোজা রেখে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকাল উসাব, এরা তো আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, এরা আল্লাহর নাফরমান। রোজা রাখতে আল্লাহ রাসূল বললেন, এরা আল্লাহর নাফরমান। তাহলে রোজা রাখাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে হয়, রোজা রাখিও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেলছেন, কারণ এখন জিহাদের ময়দানে যাবেন রমজানের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, জিহাদের ময়দানে রোজা রেখে জিহাদ করা কঠিন, এজন্য সিয়াম ভেঙে ফেলতে বলছেন। কয়েকজন একটু বেশি পরাজকারে দেখাইতে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পরাজকারী না, এটা পাকুয়া না, এটা বুজুর্গি না, এটা হলো উলাইকাল উসাব, এটা আল্লাহর নাফরমানি, এটা আল্লাহর নাফরমানি। কারণ আল্লাহ পাক বলে দিচ্ছেন, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহর আনুগত্য করবে। সুন্নত মানা মানে আল্লাহর হুকুম মানা, রাসূলের আনুগত্য করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন নির্দেশ দিলে মানবে কি মানবে না যদি এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে, তাহলে সেই লোক ইমানদার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলছি, আল্লাহর কসম, ওই লোক ইমানদার না যেই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দেওয়ার পরে এটা মেনে নিবে কি নিবে না এই ব্যাপারে দ্বিধা সংকোচে ভোগে, আল্লাহর কসম করে বলছি এই লোক ইমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই লোক ইমানদার না যে লোক আমার রাসূলের ফয়সালা, রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে পারে না। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, সুন্নতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন বরকত, সুন্নতের মধ্যে রেখেছেন কারামত। এজন্য আমাদের আকীদা, আমাল, মুআমালা সবকিছু সাজাইতে হবে কি দিয়ে, কথা বলে না ঘুমাই গেছেন, সবকিছু সাজাইতে হবে কি দিয়ে, সুন্নত দিয়ে। এবার আসেন বেদাত করলে অসুবিধা, সুন্নত সব জায়গায় করলাম না, দুই একটা বেদাত করলাম মাঝে মাঝে, অসুবিধা আছে কিনা? এক নম্বর অসুবিধা, এবাদতটা যদি সুন্নত পদ্ধতিতে না হয়, বেদাত পদ্ধতিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এবাদতটা ওই আমলটা আল্লাহ পাক কবুল করেন না। সারা জীবন আমল করছেন, বস্তা বস্তায় আমল করছেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন কিচ্ছু নাই, বিলে গেছেন মাছ ধরতে, ডুলা নিয়ে গেছেন, ডুলা ছিলেন, ডুলার নিচে দি বাঙ্গা, আপনি সারা মাছ মাছ ধরতেছেন আর রাখতেছেন, মাছ ধরতেছেন আর রাখতেছেন, সকালবেলা দেখেন একটা মাছ অনেক। বেদা পদ্ধতিতে আমল করলে সারা জীবন আমল করবেন, কেয়ামতের ময়দানে যাই দেখবেন একটা আমলও নাই। আহারে আমল গুলো গেল কই? কারণ আমল গুলো সুন্নত তরিকায় হয় নাই, বেদাত তরিকায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন লোক যদি এমন আমল করে যে আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ওই আমলটা বাতিল, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওই আমল বাতিল হয়ে যায়, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বেদাত পদ্ধতিতে আমল করতে থাকলে, বেদাতি আকীদা পোষণ করলে, ওই লোকের বেদাতটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নাউযুবিল্লাহ, বেদাতের পরিণতি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত হল গোমরাহি, আর সব বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেদাতের পরিণতি হলো জাহান্নাম। বেদাতকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন না, বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না। বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি যখন উম্মতকে পান করাবেন, বেদাতকারী পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে আমার উম্মতেরা হাউজে কাউসারের কাছে আসতে থাকবে, আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ, কিছু মানুষ এইদিকে আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে আসতে দিবে না, তাদেরকে বাধা দিবে, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা হয়ে যাবে, আমি দূরের থেকে দেখে বলবো হাওলাই উম্মতি হাওলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, আপনি ভালো করে জানেন না, আপনার এই ব্যাপারে খবর নাই, আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার এই উম্মত গুলো নতুন নতুন ইবাদত বানাইছে, নতুন নতুন বেদাতি পদ্ধতি বানাইছে, এরা যে কত বেদাত তৈরি করছে আপনি জানেন না, আর যারা বেদাত তৈরি করছে সমাজে, বেদাতি আমল করছে, এরা আপনার হাউজে কাউসারের পানি পাবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, বেদাত খুব ভয়াবহ, বেদাতের পরে এরা জাহান্নাম, বেদাত দ্বারা নবী সরসরামের সাফাত পাওয়া যায় না, হাউজে কাউসার পাওয়া যায় না, সমস্ত আমল বেদাত দ্বারা বরবাদ হয়ে যায়। এই জন্য বেদাত থেকে সবসময় দূরে থাকতে হবে, বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না। এবার আসি আমরা, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, এগুলো চেনার জন্য কিছু নীতিমালা। বেদাত হল আল বেদাত তুতলাকু কুল্লু মা উহদিসা ফিদ্দীন, প্রথম কথা হলো যেগুলো বেদাত সেগুলো হলো নতুন নতুন বানানো জিনিস, নতুন নতুন যেগুলো, নতুন নতুন আকীদা, নতুন নতুন আমল, নতুন নতুন মুআমালা, নতুন নতুন আখলাক যেগুলো বানানো হয়, এগুলার নাম হলো কি? বেদাত। পুরাতন হইলে সেগুলা কি? সুন্নাত। যেগুলো পুরাতন ইবাদত এগুলার নাম সুন্নাত, যেগুলো নতুন ইবাদত, নতুন আকীদা, নতুন মুহদাসা এগুলার নাম হলো বেদাত। এখন নতুন আর পুরাতন চিনবেন কেমনে? কোনটা নতুন কোনটা পুরাতন বুঝবেন কিভাবে? কারণ আজকে যেটা পুরাতন আজকে যেটা নতুন কালকে এটা পুরাতন। তাহলে আমি আজকে একটা বাবদ বানা দিলাম, কালকে তো এটা পুরাতন হয়ে গেছে নাকি? নতুন আর পুরাতন চিনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন লাকাদ তারাকতুকুম বিহা বাইদান নাকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে রেখে যাচ্ছি স্বচ্ছ একেবারে পরিষ্কার শুভ্র দিনের উপরে, যেটার মধ্যে কোনো অন্ধকার নাই, কোনো অস্বচ্ছতা নাই, স্পষ্ট দিনের উপরে আমার উম্মত রেখে যাচ্ছি। তাহলে আপনি আগে চিন্তা যাতে কষ্ট না হয় কোনটা সুন্নত কোনটা বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের জন্য কর্তব্য আমার সুন্নত, আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হলো কয় বছর? 23 বছর। খোলাফায়ে রাশেদিনের শাসনকাল কয় বছর? 30 বছর। 30 আর 23, এই 53 বছর হলো পুরাতন। এর পরে বাকি যে সময় গেছে এগুলা হলো কি? নতুন। এজন্য এখন কত হিজরি চলে বলতে পারবেন? 1441 হিজরি চলে। এই 1441 থেকে 53 বাদ দিবেন, 53 বাদ দেওয়ার পরে বাকি যে যত বছর, এই এত বছরের মধ্যে যা তৈরি হয়েছে এগুলার নাম বেদাত। আর ওই 53 বছরের ভিতরে যেগুলো আকীদা ছিল, ইবাদত ছিল, আমল ছিল, এগুলা হলো সুন্নত। তাহলে এই সূত্র দিয়ে আপনি বাড়িতে বসে সব অঙ্ক করে ফেলতে পারবেন, যা আমল করতেছেন এইগুলা নবী সাল্লামের যুগে মানুষ মারা গেলে 40 দিনের দিন, 1 বছরের দিন, 10 দিনের দিন খানা যায় বোতলা আবদ করি না? আপনাদের এলাকা মনে করে না করে? এই যে এই কাজটা ওই 53 বছরে করতো কিনা? যদি ওই 53 বছরে করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন স্ত্রী মারা গেছে, ওই দুই স্ত্রীর জন্য বিশাল বিশাল দুইটা উট জবাই করে খানা জিয়াফতের আয়োজন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মারা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা মারা গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কয়টা খানা জিয়াফতের আয়োজন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, অনেক মহব্বতের সাহাবি মারা গেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা মারা গেছেন, ছেলে মেয়ে মারা গেছেন, কত মানুষ মারা গেছেন, তাদের জন্য এই 53 বছরের ভিতরে যা যা করা হইতো মৃত ব্যক্তির জন্য এগুলা হলো সুন্নাত, যা যা করা হয় নাই এগুলা করার নাম হলো বেদাত। মৃত ব্যক্তির জন্য নবী সরস নাম সাহাবায়ে কেরাম যা যা করছেন এগুলা করার নাম সুন্নাত, আর এগুলার বাহিরে গিয়ে নতুন নতুন করলে সেগুলার নাম বেদাত। তাহলে খানা জিয়াফতের আয়োজন করছে না? হ্যাঁ করে নাই। একটা সহিহ হাদিস না, একটা জাল হাদিসও নাই যে এই 53 বছরের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এইরকম মানুষ মারা গেছে, আর বিশাল বিশাল 40 দিনে, 10 দিনে, 20 দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে খানা জিয়াফতের আয়োজন করছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মারা গেছে, সাহাবায়ে কেরামরা মারা গেছেন, সবাই কোরআনে কারিম নিয়ে বসে গেছেন, 10 খতম, 20 খতম, 50 খতম কোরআন খতম করে ফেলছে, এরকম নজির আছে? কিন্তু আমরা দেখা যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথে কোরআন খতমের জোয়ার বয়ে যায় না? যত ধনী লোক তত বেশি খতম, যত গরিব লোক তত কম খতম, কি বলেন? মানুষ যত ধনী খতম তত বেশি, মানুষ যত গরিব খতম তত। গরিব মানুষ মারা গেলে খুঁজে পাওয়াই মুশকিল, এক খতম দেওয়ানো অনেক কঠিন, আর বড় লোক মারা গেলে দাওয়া তো দেওয়া লাগে না, আল্লাহ রহমতে মারা যাওয়ার সাথে সাথে কোরআন খতম শুরু হয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে সাহাবায়ে কেরামের যুগে এই খতমগুলোর ব্যবস্থাপনা ছিল কিনা তা কোন অবস্থায়, যদি থাকে তাহলে সুন্নত, যদি না থাকে বেদাত। এই 53 বছরের ভিতরে কবর জিয়ারত করেছেন কি করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিয়ারত করতে, আপনারা কথা কন না, মানে আমার কথা বুঝেন না নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা কবর জিয়ারত করতেন কিনা? করতেন। কবর জিয়ারত করতে যাই সূরা ফাতিহা কবর করতেন, সূরা আল ইখলাস কবর করতেন, দরুদ শরীফ কবর করতেন, কি কথা কয় না? আমরা এখন কবর জিয়ারত করলে কয় নিয়ে সবাই তিনটা সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, বলি না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম অসংখ্যবার কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত একটা সুন্নত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কুনতু নাহাইতু কুমান জিয়ারাতুল কুবুর ফাজুরুহা, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারত করো, কারণ বা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দে। এখন কবর জিয়ারত করতে যাই কি পড়বেন কি করবেন সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখাইলেন না? দেখবেন বাংলাদেশের 99% মুসলমান কবর জিয়ারতের দোয়া জানে না। যারা হজে গেছেন দেখছেন মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কবরস্থানের মধ্যে কবর জিয়ারতের দোয়া লেখা আছে, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাফিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিনা বাদাহুম। এই দোয়াগুলো সেখানে সব জায়গায় লেখা আছে এবং বাংলাদেশের যত হাদিসের কিতাব আছে প্রত্যেক হাদিসের কিতাবের পাতা পাতা লেখা আছে, সব ওই হাদিসের পাতায় রয়েছে। বাস্তব মজানে বাস্তব মজানো হয়েছে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, আর সূরা ইয়াসিন। মানুষ মারা গেছে সূরা ইয়াসিন পড়েন বেশি বেশি করে, সূরা ইয়াসিনের খতম করেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের ওই 53 বছরে যেই পদ্ধতি ছিল আমরা সেটা বাদ দিয়ে নতুন নতুন চালু করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থেকে কিভাবে বিচ্যুত হয়ে গেছে? ওই 53 বছরের ভিতরে সালাম দেওয়া হইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আজকে সালাম দেওয়া হয় সালাম আলাইকুম, কি বল ঠিক সালাম আলাইকুম। তাহলে ওই 53 বছরে সালাম আলাইকুম ছিল না? তাহলে এটাও সুন্নতের বাড়িয়ে এই সালামের সাথে সুন্নতের সালামের মিল নাই। অনেকে মুখে কিছু কয় না, খালি হাত তোলে, আবার অনেকে এইভাবে কয়টা আপা হাত মারে, এগুলো সব সুন্নতের বিপরীত, এগুলো সব বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ইন্না তাসলিমাহুম বিল আকফি ওয়ার রুউস ওয়াল ইশারা, খবরদার আমার উম্মত ইহুদি নাসারাদের মতো সালাম দিও না। ইহুদি নাসারারও সালাম দেয়, ওই রকম সালাম তোমরা দিও না। তারা হাতের ইশারায় সালাম দেয়, আঙ্গুলের ইশারায় সালাম দেয়, মাথা ঝুঁকায় সালাম দেয়। খবরদার তোমরা হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় মাথা ঝুঁকায় কখনো সালাম দিও না। আমি নবীর সালাম মুখে উচ্চারণ হয়, মাথা ঝুঁকে না, হাত নড়াচড়া করে না, আঙ্গুল নড়াচড়া করে না। কিন্তু এখন আমাদের সালামে মুখে উচ্চারণ স্পষ্ট হয় না, হাত নড়াচড়া করে, আঙ্গুল নড়াচড়া করে, মাথা ঝুঁকে। দেখবেন অনেকের সালাম দেবেন আসসালাম আলাইকুম, আর কিছু কয় না, খালি মাথায় কিছু দেয়, মুখে কিছু বলে না, আবার অনেকে সালামের জবাব বলে না। আজকে দেখবেন সালাম কেউ দেনা দেনা সালামের জবাব বলে না। কিছু ভাই আছেন সালাম দিলেও জবাব না দিয়ে চলে যাবে, আবার কিছু ভাই আছে মুখে দিয়ে সালাম বাইরে না, সবসময় বসে থাকে, খালি ওয়ালাইকুম বলার জন্য, মানে তার মুখে দিয়ে আসসালাম আলাইকুম বাইরে না, শুধু বাইরে কি ওয়ালাইকুম আসসালাম, মানে উনি রেডি খালি ওয়ালাইকুম আসসালাম বলার জন্য, কিন্তু আসসালাম আলাইকুম বলার জন্য রেডি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম বলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন না। তাহলে শিক্ষক আর ছাত্র, শিক্ষক যখন ক্লাসে ঢুকেন সালাম দিবে কে? শিক্ষক। কিন্তু আমরা দেখা যায় বসে থাকি সালাম দিই না, ছাত্র সালাম দিব আমি ওয়া আলাইকুম বলবো। ইমাম সাহেব মসজিদে ঢুকে ইমাম সাহেব সালাম দিনা বসে থাকে, মুসল্লিরা আমাকে সালাম দিবে আসসালামু আলাইকুম, আমি আসি খালি ওয়া আলাইকুম সালাম বলার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল সালাম দেওয়া। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়া, তাহলে নতুন আর পুরাতন সুন্নত আর বেদাতের একটা গুরুত্বপূর্ণ মূল দেখি, পুরাতন হলে এটা সুন্নত, নতুন হলে বেদাত, এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইবাদত। তাহলে ওই সময়ের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে করা সুন্নতে জিকির, ওই পদ্ধতির বাহিরে গিয়ে জিকির আজকার করলে সেটা সুন্নতে জিকির থাকে না, সেটা হয় কি বেদাতে জিকির। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবে তাবেঈনদের যুগে, পূর্ণাঙ্গ বাক্যের জিকির তারা জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, পরিপূর্ণ বাক্যের জিকির করতেন, খণ্ডিত অংশের জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, আইমায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী মুসলিম তিরমিজি রাহমাহুল্লাহ, এরা কেউ খণ্ডিত বাক্যের জিকির কখনো করেন নাই। সুতরাং এই সময়ের মধ্যে যেগুলো জিকির ছিল না এখন করলে সেটা সুন্দর থাকবে না। এখন যদি আমি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা যদি বলি লা ইলাহা জিকির করি, এটা জিকির হবে? কারণ জিকির এলে মাঝখানে কাটি ফেলছে, কাটি ফেললে মাঝখান দিয়ে আর জিকির থাকে না, এটা অসম্পূর্ণ জিকির হয়ে যায়। আবার যদি বলি আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির হবে? তাও হবে, কারণ মোহাম্মদ মোহাম্মদ যদি আমি বলি মোহাম্মদ মোহাম্মদ, কথা ঠিক আছে, আমি বেয়াল, কারণ মোহাম্মদের নাম শুনলে মোহাম্মদের সাথে কি বলতে হয়? দরুদ বলতে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, আল্লাহ বললে আল্লাহর আগে পরে আল্লাহর সিফাত বলতে হয়, না বললেও এটা বেয়াল হবে না। আমি যদি এখানে ওয়াজ না দিলে খালি মোহাম্মদ মোহাম্মদ বারবার বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদব হব। আর আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর আগে পরে কোন সিফাত বলি না, তা আমি আল্লাহর বেয়াদব হব। শুধু আল্লাহ আল্লাহ করা যায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুধু আল্লাহ আল্লাহ বলতেন না, সাহাবায়ে কিরাম আল্লাহ আল্লাহ বলতেন না, আল্লাহর আগে পরে কোন সিফাত থাকতে হবে। যেমন সুবহানাল্লাহ, আল্লাহর আগে সুবহান, আলহামদুলিল্লাহ আল্লাহর আগে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে মসজিদের মধ্যে আমরা খালি আল্লাহ লিখে রাখি, একজনে অনেক জায়গায় খালি আল্লাহ লিখে রাখি, এই আল্লাহ লেখাও দেয়া হবে, আল্লাহ একা না লেখে আল্লাহু আকবার লেখে, আল্লাহর সিফাত সহকার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিপূর্ণ তাওহীদের কালেমা। এগুলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আদাব রক্ষা করে জিকির, সুন্নতে জিকির। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, নড়ত হলো তাদের মুখ, মাথাও নড়ত না বড়িও নড়ত। নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কিরাম জিকির করতেন, নড়াচড়া করতো কি মুখ ঠোঁট, এগুলা নড়াচড়া করতো, মাথাও নড়ত না বড়িও নড়ত না। এখন আমরা জিকির করতে করতে যদি মাথা নড়াচড়া করে নেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। যদি বড়ি নাচে, দেখবেন এখন ইউটিউব বাহিরে কত রঙের নাচানাচির জিকির দেখা যায়, দেখা যায় না? কত রকমের নাচ, কত রকমের লাভ, কত রকমের জিকির, এগুলা সব সুন্নতের বিপরীত দিকে। এই যে নামাজ বাইরে আগুন করে, তাহলে প্রথম কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে যে ইবাদত করেছেন ওই যুগে যেগুলো ইবাদত এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নাত, আর ওই যুগে যেগুলো ইবাদত ছিল না এগুলোকে ইবাদত বানাইলে পরবর্তীতে এটার নাম হলো বেদাত। আচ্ছা, তো এখন আসেন আবার দুই নম্বর কথা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো অনেক জিনিস ছিল না, সেই জিনিস তো আমরা এখন ব্যবহার করি, তাহলে এগুলো সব বেদাত? মানুষ হেঁটে হেঁটে গাড়িতে করে হজে গেছেন, আমরা এখন বিমানে করে হজে যাই, কি বলেন? নবী সাল্লামের যুগে মসজিদ গুলো কাঁচা মসজিদ ছিল, আমাদের মসজিদে টাইলস আছে, ফ্যান আছে, এসি আছে, মাইক আছে, কত কিছু আছে, এগুলো তো নবী সাল্লামের যুগে ছিল না। নবী সাল্লামের যুগে যে কোরআনে কারিমটা ছিল, এই কোরআনে কারিমের ভিতরে জবর, জের, নোক্তা, হরকত এগুলো ছিল না, এগুলো তো পরে লাগানো হয়েছে, তাহলে এই কোরআন পড়াও তো বেদাত, কি বলে? নবী সাল্লামের যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, তাহলে এই সকল হাদিসের কিতাব তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো মাদ্রাসা ছিল না, তাহলে এই মাদ্রাসার সিস্টেম যে পদ্ধতি এটাও তো বেদাত, কি বলেন? এগুলো সব বেদাত না? কেন বেদাত না? বেদাতের সম্পর্ক হলো ফিকদিন, লিকদিন এর মধ্যে কোনো বেদাত আর সুন্নত নাই। বেদাতের সম্পর্কটা হবে ফিকদিন, দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে, যদি হয় ইবাদতের জন্য, যদি হয় দ্বীনের জন্য, সেটার মধ্যে কোনো বেদাত নাই। বেদাতটা হলো ইবাদতের ভিতরে হইলে সেটা বেদাত, কিন্তু ইবাদতের জন্য, আমলের জন্য, দ্বীনের জন্য, তাহলে এটা বেদাত না। তাহলে মাইক এটা দিন না, এটা দিনের ভিতরে না, এটা দিনের জন্য, আমার কথাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। এই ক্যামেরা এটা হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে কোরআন সুন্নাহর এই কথাগুলো পৌঁছানোর জন্য। মসজিদের মধ্যে টাইলস, ফ্যান, এসি, মাইক যা লাগানো হয়েছে ইবাদতের জন্য। বিমানে করে হজে যাচ্ছে, হজ করার জন্য, এটা হজে যাওয়ার একটা উপকরণ, হজে যাওয়ার একটা মাধ্যম। কোরআনে কারিমের মধ্যে জবর, জের, পেশ, নুকতা, হরকত এগুলো কোরআনে কারিমকে সহজভাবে, সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য, কোরআনে কারিমকে ভালোভাবে বোঝার জন্য, কোরআনে কারিম বোঝা সহজ করার জন্য। বুখারী, মুসলিম, তিরমিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়, সাহাবায়ে কেরামের সময় বুখারী মুসলিমের কাছে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই ছিলেন বুখারী মুসলিমের হাদিস। পরবর্তীতে এগুলো সংকলন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস জানার জন্য, সুন্নত জানার জন্য। এরকম দ্বীনের জন্য মাদ্রাসা করা হয়েছে, দ্বীন শেখার জন্য, দ্বীনের জন্য যা কিছু করা হবে এগুলো কোনো বেদাত না। বেদাত হলো আগে হতে গেলে সাতবার আল্লাহর ঘরের তাওয়াফ করা হতো, এখন যদি বিমানে গিয়ে আমি বলি এখন আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে আটবার, এটা হলো বেদাত। এখন যাই যদি বলি আমি সাবা মারওয়ার চাই, আগে করতাম সাতবার, এখন আমি বিমানে আসছি সাতবার করলে হবে না, এখন আটবার, এটা হলো। আগে কাঁচা মসজিদ, টিনের মসজিদ ছিল, তখন জুমার নামাজ পড়ছে দুই রাকাত, এখন এসি মসজিদ হয়েছে, যদি বলি না এখন এসি মসজিদ জুমার নামাজ দুই রাকাতে হবে না, জুমার নামাজ চার রাকাত, এটা হবে বেদাত। আগে কোরআনে কারিমের মধ্যে জের জবর পেশ ছিল না, এখন কোরআনে কারিমের মধ্যে জের জবর পেশ এসে গেছে, যদি বলি কিছু আয়াত কমাই ফেলো, এটা হলো বেদাত। জের জবর পেশ আসার কারণে কিছু আয়াত কমাই ফেলো, আয়াত কমানো যাবে না, বাড়ানো যাবে না, এটার নাম হলো সুন্নতার বেদাত। তাহলে দুই নম্বর জিনিস, দিনের জন্য, ইবাদতের জন্য, দিনের উপকরণ, ইবাদতের উপকরণ, এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। দেখবেন যে অনেকে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য এরকম বলে, কয় মিয়া সবই তো বেদাত, নবীর যুগে না থাকলে যদি সব বেদাত হয় সুন্নত আছে কি সব বেদাত, কিন্তু সুন্নত আর বেদাতের সম্পর্ক হইল এবাদতের ভিতরে, দিনের ভিতরে এবাদতের উপকরণ, দিনের উপকরণের সাথে বেদাতের সম্পর্ক। তিন নম্বর কথা, সুন্নতের সবসময় দলিল থাকবে, বেদাতের কোন দলিল থাকবে না। সুন্নতের দলিল থাকবে, বেদাতের কোন দলিল, বেদাত হওয়ার জন্য কোন দলিলের দরকার। দেখবেন অনেক মূর্খ ভাই আছে, সম্মানিত মূর্খ ভাই, জাহেল ভাই, বলে যে এটা যে বেদাত কোথায় পাইছ, কোন হাদিসে পাইছ, কোন কিতাবে পাইছ, দলিল দাও, হাদিস দেখাও। এটা যে বেদাত, এটার যদি দলিল থাকত, হাদিসেই থাকত, প্রমাণে পাওয়া যেত, তাহলে কি এটা বেদাত হইত? এটা তো হয়ে যেত কি সুন্নত। সমস্ত এবাদত হইল তাওয়াক্কুফিয়া, এবাদতের নাম এবাদত হইল তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে এটা দলিল নির্ভর। চার রাস্তার মোড়, তিন রাস্তার মোড়, ট্রাফিক সিগন্যাল আছে না, এই ট্রাফিক সিগন্যালকে আরবিতে বলা হয় তাওয়াক্কুফ। তাওয়াক্কুফিয়া মানে এই চার রাস্তার মোড়ে গিয়ে গাড়ি ইচ্ছা মতো চালাই যাওয়া যাবে না, এখানে গিয়ে থেমে যেতে হবে, থামার পরে দেখতে হবে লাল বাতি না সবুজ বাতি না হলুদ বাতি কোনটা জ্বলতেছে। যদি লাল বাতি দেখা যায় সামনে যাওয়া যাবে না, থেমে যেতে হবে। যদি সবুজ বাতি দেখা যায় তাহলে যেতে কোনো অসুবিধা নাই। যদি হলুদ বাতি হয় তো চিন্তা ভাবনা করতে হবে ডাইনে বামে কোনটা জ্বলে না কোনটা জ্বলে, কি বল। এবাদত করার আগে থেমে যেতে হবে কোরআন আর সুন্নাহর সামনে, কোরআন সুন্নাহর সিগন্যাল কোন দিকে। যদি এই আবাদতের সিগন্যাল যদি গ্রিন সিগন্যাল হয় কোরআন সুন্নাহ থেকে, তাহলে আমি আবাদতটা করব। যদি গ্রিন সিগন্যাল না পাওয়া যায়, সরাসরি রেড সিগন্যাল নিষেধাজ্ঞা পাওয়া যায়, তাহলে এটা থেকে দূরে থাকব। যদি সবুজও পাইতেছি না হলুদও পাইতেছি না, তাহলে একটু চিন্তা ভাবনা ইস্তেহাব করতে হবে, চিন্তা ভাবনা করে আবাদত করতে হবে। আবাদত মনে চাইলে করা যায় না, এই জন্য আবাদতটা হলো তাওয়াক্কুফিয়া, সুন্নতটা হলো তাওয়াক্কুফিয়া। কিন্তু যেটা বেদাত এটার কোন দলিল প্রমাণ কিছু থাকে, এজন্য বেদাতের দলিল ছাওয়া এটা হলো মূর্খতা, জাহালত। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই শুনেন, আমাদের সম্মানিত ভাই ও বোনেরা, এখানে পাশে একটা সুন্দর বাড়ি, বিল্ডিং বাড়ি, যে বাড়ি এটা আমার না, আমি ঘোষণা দিলাম, ঘোষণা দেওয়ার পরে আপনারা বললেন যে শাহ বাড়ি এটা যে আপনার না, দলিলটা দেখাই যান, কবলাটা দেখাই যান, খতিয়ানটা দেখাই যান, কোন খতিয়ানের বলে আপনি এই বাড়ির মালিক হন নাই, কোন কবলার বলে আপনি এই বাড়ির মালিক হন নাই, আপনার খতিয়ান নম্বর কত, দলিল নম্বর কত দিয়ে যান, কি বলেন। বাড়ি এটা আমার না এই কথা বলার জন্য কি কোন কবলা খতিয়ান কিছু দরকার আছে? যদি দলিল থাকতো, কবলা থাকতো, খতিয়ান থাকতো, তো বাড়ি এটা তো আমারই হয়ে যেত। বাড়ি এটার যিনি মালিক ওনার কাছে দলিল, কবলা, পস্তা, খতিয়ান সব আছে, আমার কাছে নাই, এই জন্য বাড়ি এটা আমার না। যদি থাকতো বাড়ি এটা আমার হয়ে যেত। তাহলে যেটা সুন্নাত এটার দলিল, কবলা, খতিয়ান, পস্তা সব আছে, আর যেটা বেদাত এটার দলিল, প্রমাণ, খতিয়ান কিছুই নাই, না থাকার কারণে এটা বেদাত। তাহলে তিন নম্বর সূত্র হইল যে বেদাতের কোন দলিল থাকবে না, সুন্নতের দলিল থাকবে। সুন্নত বেদাত চিনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা হবে সুন্নত, এটা মানবতার জন্য কল্যাণকর হবে, যেটা হবে বেদাত, এটা বাহ্যিকভাবে দেখতে সুন্দর মনে হবে কিন্তু এর ভিতরে মানবতার কল্যাণ থাকবে না। এটাও সুন্নত বেদাতের একটা গুরুত্বপূর্ণ সূত্র, যেটা সুন্নত এটা মানুষের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। যেটা বেদাত বাহ্যিকভাবে মনে হবে সুন্দর কিন্তু এটার ভিতরে কল্যাণ নেই। আপনি যখন বেদাত করবেন দেখবেন বেদাত করতে গিয়ে অসংখ্য সেখানে শিরিক ঢুকবে, উপর ঢুকবে, বিভিন্ন রকমের অনাচার ঢুকে বসে থাকবে। এইভাবে আমাদেরকে সুন্নত এবং বেদাত চিনতে হবে। সর্বশেষ আরেকটি বিষয় আলোচনা করে একটু আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো আমাদের সমাজে প্রচলিত অসংখ্য অগণিত বেদাত, যেগুলো আমরা অনেকে সহজে চিনতে পারি না যে এগুলো বেদাত, কারণ বেদাতটা একেবারে সূক্ষ্ম, এটা চিনাটা অনেক কঠিন, অনেক জটিল। আকীদার ক্ষেত্রে অনেকগুলো নতুন নতুন আকীদা, নতুন নতুন বেদাত আছে। যেমন দেখবেন কিছু কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিনিস, আল্লাহ আর রাসূল, আল্লাহ আর মুহাম্মদ এক জিনিস। যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউযুবিল্লাহ। এটা বেদাতি আকীদা, বেদাতি আকীদা যেগুলো এগুলো শিরকের চেয়ে উপরে, শিরকের চেয়েও মারাত্মক। অনেক মানুষ বিশ্বাস করে কয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, কয় একজন আরেকজনের থেকে জুদা নেই, মুহাম্মদ আল্লাহ আল্লাহ থেকে জুদা না, আল্লাহ মুহাম্মদ থেকে জুদা না। কয় আল্লাহ নিজে ইচ্ছা করলেন যে মানুষ আকৃতিতে মানুষের সামনে প্রকাশ পাবেন, তখন মুহাম্মদের সুরতে আল্লাহ নিজেই পৃথিবীতে প্রকাশ পেয়েছেন। এই আকীদাটা নতুন আকীদা, এটা বেদাতি আকীদা। আবার কেউ কেউ বলেন আহমদ আর আহাদ দুইটা এক জিনিস, এটার মধ্যে আলাদা করা যায় না, তো মিলের পদ্ম উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, নাউযুবিল্লাহ, এটাও বেদাতি আকীদা। আবার কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আল্লাহর সিফাতকে অস্বীকার করে বসে থাকে। আল্লাহ পাকের অসংখ্য সিফাত আছে কোরআন এবং হাদিসে, এই সিফাত গুলোকে অনেকে অস্বীকার করে বসে থাকে। এই সিফাতকে অস্বীকার করা এগুলো বেদাতি আকীদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আরোহণ করেন। আল্লাহ কোথায় থাকেন? উপরে, আরশের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ না। আল্লাহ রাব্বুল আলামিনের থাকেন কোথায়? আল্লাহু ফিস সামা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন উপরে, আল্লাহ হলেন আকাশে, আল্লাহর ইলম সর্বত্র সব জায়গায় বিরাজমান। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর ইলমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না। তাহলে আল্লাহ কোথায়? ফিস সামা, আল্লাহ পাক আসে আরোহণ করেন। আরোহণ করে আল্লাহর একটা সিফাত, শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক আসে আরোহণ করেন, আবার প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ পাক হাসেন, এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর পা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সিফাত। এগুলো আল্লাহ পাক না বললে আমরা জানতাম না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রকাশ করেছেন। কিন্তু এগুলোর ধরন কেমন, আকৃতি কেমন, এগুলো আমরা লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মত আল্লাহ কোনো কিছুর মত না, আল্লাহর মত কিছু নাই, আল্লাহ আল্লাহর মত, কোন মাখলুকের মত নন। কিন্তু আবার যদি বলি না না না এগুলা আল্লাহর কিছু নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ পুরা সিফাতকে অস্বীকার করে দিলাম। আবার আল্লাহ বলছেন আল্লাহ পাক থাকেন উপরের দিকে, আমি বললাম আল্লাহ সব জায়গায়, আল্লাহর সিফাতকে অস্বীকার করলাম। এই আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করা এটাও বেদাতি আকীদা। বলতেছি যে আল্লাহ সব জায়গায়, কিন্তু দোয়া করি কোন দিকে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হাত খালি উপরের দিকে উঠে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ে দিকে হয় তাহলে দোয়া করতে হবে কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হাত ছাড়ে দিকে ঘুরে লাগবে না, হাত তো ছাড়ে দিকে ঘুরে না, হাত খালি উপরের দিকে। অর্থাৎ আমি যে কথাটা বলতেছি এটা ভুল আকীদা পোষণ করতেছি, আমার ফেতরত সাক্ষ্য দিচ্ছে যে আমার আল্লাহ উপরে, আমার আল্লাহ উপরের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন দিকে? চারিদিকে। নিচের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে উপরের দিকে। তারপরে আমরা যখন একজন আরেকজনের সাথে কোনো কিছু নিয়ে বিরোধ করি, ঝগড়া করি, কেউ আমার উপরে জুলুম করে, আমরা বলি কি উপরওয়ালা আছে। উপরওয়ালা কিন্তু তাকাই রয়েছে, সব দেখতেছে, উপরওয়ালা আছে। তো উপরওয়ালা কেন বলবো, চারিদিক ওয়ালা আছে, কিন্তু বলি কি উপরওয়ালা আছে, উপরওয়ালা দেখতেছে। আল্লাহ আকবার, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভিতরে ফেতরত তৈরি করে দিয়েছে। এই জন্য ফেতরতের বিপরীত মানুষ চিন্তা ভাবনা করলেও তার অজান্তে ফেতরত ওই মূল জিনিসকে স্বীকৃতি দেয়। এই জন্য আল্লাহর অবস্থান, আল্লাহর আকার, এগুলোর ব্যাপারেও সুন্নতের অনুসরণ করতে হবে, আহলে সুন্নাহ আকীদা পোষণ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই সকল ইমামেরা যে আকীদা পোষণ করত সেই আকীদা ছিল সুন্নতি আকীদা। তারা ছিলেন আহলে সুন্নতের ইমাম, তাদের আকীদা গুলাই বিশুদ্ধ আকীদা। কিন্তু আমরা সেই আকীদা থেকে আজকে বিচ্ছুত হয়ে গেছি। এরপরে আসেন আমলের ক্ষেত্রে অসংখ্য বেদাত, আমলের ক্ষেত্রে বেদাত, ওজুর মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, রোজার মধ্যে বেদাত, আজানের মধ্যে বেদাত, সব ইবাদতের মধ্যে বেদাত আছে, আছে না? ওজুর মধ্যে কি আছে বলেন তো দেখি। শোনেন, গারমাসাকে বেদাত বলা যাবে না, যেটার দৈহিক কিছু আছে ওইটা বেদাত হয়। হাদিস তো আছে, এটা হাদিস হতো সহি না, হাদিস দৈহিক, দৈহিক হাদিস থাকলে দৈহিক হাদিস দ্বারা আমল করা যায় না, কিন্তু ওইটাকে বেদাত বলা যাবে না। যেটার দলিল নেই, আমরা বলছি বেদাতের কোন দলিল নেই, তো দৈহিক হাদিস থাকলে তো একটা দলিল তো আছে, কি বলে, অত দলিলটা দুর্বল, দলিল দুর্বল হলে ওইটা বেদাত হয়, কিন্তু দলিল নেই, বেদাত যেগুলো এগুলো দলিল নেই। যেমন ওজুর শুরুতে বিসমিল্লাহি আলিয়িল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল-ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল-ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ওজুর তো আছে না, আপনারা পারেন না মানে। এই ওজুর যে দোয়া, এটা হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই, কোন হাদিসের গ্রন্থেও। সুতরাং এই যে দোয়াটা বানানো হয়েছে, এটা কোন একজন ব্যক্তি বানাইছে, দোয়াটা হয়তো ভালো, এটা যত ভালো হোক, অর্থ যত ভালো হোক, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখান নাই, সাহাবায়ে কেরাম শিখান নাই, তারা পড়েন নাই, এই জন্য এটা সুন্নাত হবে না, এটা হবে কি বেদাত। আচ্ছা, নাওয়াই তোয়ান আতাওয়াজ্জা বিরাফিল হাদাস ওয়াসতিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহ তাআলা, এটা কি ওজুর? কি এটা ওজুর? নিয়ত, ওজুর নিয়ত, এই যে এইভাবে বানাবেন, ওজুর নিয়ত করা লাগবে, কিন্তু নিয়ত পড়া, আপনারা যে মাহফিলে আসছেন নিয়ত পড়ে আসছেন, কি করছেন, কেমনে করছেন? নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি কুলিয়াত চর, এইভাবে নিয়ত তো পড়ে আসেন নাই, তাহলে প্রতিদিন পাইবেন কেমনে? ওয়াজ মাহফিলে আসছেন বাইরে থেকে, নিয়ত করে বাইরে হবে না, নিয়ত করে বাহির হয়েছি, নিয়ত পরে বাহির হয়েছি, নিয়তটা হলো করার জিনিস, করার জিনিস না, করার জিনিস করতে হয়, করার জিনিস পড়তে হয়, যেটা যেই কাজে যেইভাবে করতে হয়, তাহলে নিয়তটা হলো করার জিনিস। তাহলে এখানে যদি করার জিনিসের পড়ার জিনিস বানাই, এটা সুন্নত হবে না, এটা হবে কি বেদাত। আচ্ছা, ওযু করার পরে আকাশের দিকে তাকায় পানি খাওয়া, এরকম শুনছেন না? আকাশের দিকে তাকায় পানি খাইলে সব গুনাহ মাফ হয়ে যায়, এই যে বানাই নেওয়া পানি খাওয়ার ফজিলত, এটা কি বেদাত। এরকম আরো অনেক বেদাত আছে, এক এক এলাকায় অনেক বেদাত, ওজুদের দিকে অনেক বেদাত আছে, হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় এই দোয়া, এগুলো সব বেদাত, দোয়া সুন্নতি দোয়া। আচ্ছা, নামাজের ভিতরে নামাজে দাঁড়াইছে, দাঁড়ায় কি পড়ে? বাংলাদেশের যায় নামাজ নাকি সবগুলো কি না পাক, এগুলো পাক করা লাগে, পাক করার জন্য ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, বাস এই যে দোয়াটা বানানো হয়েছে, এটা বানানো দোয়া, এটা কোনো মাযহাবে নেই, এটা বেদাতী দোয়া, তারপরে নামাজের যে নিয়ত গুলো নামাই তোমার নির্ভরশীল, কিন্তু নিয়ত করা লাগবে, নিয়ত করা লাগবে না। আচ্ছা, এরপরে সলাৎ শেষ হলো, সলাৎ শেষ হওয়ার পরে মাথায় হাত, আহারে কি করলাম, দেখবেন অনেকে সালাম ফিরে মাত্র মাথায় হাত দেয়া, এরকম দেখছেন না? এই মাথায় হাত দেওয়া এটা আর একটা বেদাত। তারপরে দেখবেন জিকির আজকার বাদ দিয়ে সবাই সম্মিলিত মুনাজাত ইমামের নেতৃত্বে করার জন্য বসে থাকা। দোয়া মাঝে মধ্যে সম্মিলিত করা যেতে পারে, যদি সেটাকে বাধ্যতামূলক মনে করা না হয়, কিন্তু এটাকে নিয়মিত করা বেদাত। আবার এটাকে বাধ্যতামূলক মনে করা এটা বেদাত। কিন্তু দেখা তো আমরা এটাকে বাধ্যতামূলক বানাই ফেলছি, ইমাম মোনাজাত করে না, ইমামের চাকরি গেলেন, আবার সবাই বসে আছেন মানে মোনাজাতের জন্য, জিকির আজকার বাদ দিয়ে কতক্ষণে মোনাজাতটা হবে এটার জন্য অপেক্ষা করতেছে, এই পদ্ধতিটা সিস্টেমটা বেদাত। এইরকম সালাত কেন্দ্রিক দেখবেন অনেক জায়গায় দেখবেন ইমাম সাহেব চুপ করে বসে গেছে, উঠে না, মুসল্লিরাও বসে গেছে, যখন হাইয়া আল্লাহ সালা কর তখন এটা আরেক দাদা। তারপরে কিছু বাইরে দেখবেন যখন আসাদ আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তখন এমন এমন করে, এরকম দেখছেন না? এটা আরেক দাদা, এই সালাত কেন্দ্রিক। তারপরে কোন কোন জায়গায় দেখবেন আজান দেওয়ার আগে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম পড়ে না? এটা আরেক দাদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের পরে তুমি দরুদ পড়বে, আজান যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পড়ো। তো এক জায়গায় এরকম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তেছে, আমি যে জিজ্ঞেস করলাম যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ হলে দরুদ পড়তে, আপনি আগেই পড়ে ফেলছেন। বলে যে মিয়া কার ওসিলে সিন্দি খাইছো, মোল্লা সিন্দা না, তো আমার রাসূল না হইলে আজান কয়টা নাকি, যদি এই সম্মান জানানোর পদ্ধতি হতো সবার আগে সাহাবায়ে কেরাম করতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আজান দিতে দিত না? সাহাবায়ে কেরামের যুগে দিত, যদি এটা সম্মান জানানোর মাধ্যম হইত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জানানোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলো আজান দিবে আল্লাহু আকবার কই, কয় না না আমি এটা দিব না, আল্লাহ রাসূল কয় আজান দিবে কি দিয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার দিয়ে, এ কয় না আমি এমনি দিব না, তো এটাকে বেয়াদবি না, এটা আদব হইছে, এটা বেয়াদবি হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া তারা বসবে না, এরকম আমি বসে যাবো আপনার অসুবিধে, আল্লাহ রাসূলকে বসতে পারবা না, আমি যে কই না আমি বসবো আপনার অসুবিধে, এটা রাসূলের শানে বেয়াদবি। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এইভাবে সালাত কেন্দ্রিক অসংখ্য বেদাত, সিয়াম কেন্দ্রিক বেদাত, প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের কিছু অনেক ধরনের বেদাত ঢুকে গেছে। এই জন্য আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে কোনটা কোনটা সুন্নাত কোনটা বেদাত, যেগুলো বেদাত এগুলো দরকার নেই, সুন্নাত গুলোই পরিশেষ করতে পারি না, বেদাত দরকার, যা সুন্নাত আছে সুন্নতি আমল যা আছে আগে আমরা সুন্নাত গুলো পরিশেষ করে ফেলি না, অথচ সুন্নাত গুলোই তো আমরা পরিশেষ করতে পারি না, তাহলে আমরা নতুন নতুন ইবাদত সেগুলোর দিকে আমাদের যাওয়ার দরকার থাকে, আমরা সুন্নতের উপরে থাকি, সুন্নত যেগুলো সেগুলোই করার চেষ্টা করি। এরপরে আসি আমরা মুআমালাতের বেদাত, আখলাকের বেদাত। বেদাত শুধুমাত্র ওই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আকীদার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মুআমালাত আখলাক সব জায়গায় বেদাত ছড়ে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা জীবনের সর্বক্ষেত্রে আমরা আমাদের জীবনটাকে সুন্নত দিয়ে সাজাবো, সমস্ত রকমের বেদাত মুক্ত জীবন, বেদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আকীদা আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাত এবং বিদআতকে স্পষ্টভাবে বোঝা জানা আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।